Welcome to TaquaAudio.com. TaquaAudio.com. Peace TV Bangla. মানবতার সমাধান. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা পিস টিভি। দিন দুনিয়ার উপকারের জন্য, আখেরাতের পাথেয় সংগ্রহ করার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের প্রোগ্রাম দেখুন, শুনুন এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। ধারাবাহিক আলোচনার একটা আলোচনা বিষয়বস্তু ছিল তাবিজ ব্যবসা। তাবিজ ব্যবসা যে অবৈধ তা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলেছি কেন অবৈধ। যে জিনিস ব্যবহার করা অবৈধ তা ব্যবসা করা অবৈধ এবং তার মূল্য ভক্ষণ করাও অবৈধ। তাবিজ তিন প্রকারের মধ্যে দুই প্রকার বলেছিলাম, যেটা হচ্ছে পাকা শিরিক, হিজিবিজি নম্বর ইত্যাদি শয়তানের নাম লিখে তাবিজ লেখা, অথবা মাদুলির ভিতরে কোনো জিনিস ভরে সেটাকে ব্যবহার করা, এটা হচ্ছে কি শিরিক। আরেকটি তাবিজ আছে যেটা অনেক হুজুরেই ব্যবহার করে থাকেন, দিয়ে থাকেন, সেটা হচ্ছে কোরআনী তাবিজ। কোরআনের আয়াত কাগজে লিখে কিংবা আল্লাহর নাম কাগজে লিখে তারা কি করেন, তাবিজ বানিয়ে ব্যবহার করেন। আগের লেখা কিন্তু শিরকি লেখা, এমনকি নবীর নাম লিখেও যদি তাবিজে ভরা হয় শিরিক হবে না? হবে না, শিরিক। আলীর নাম কোনো কোনো তাবিজে বই দেখবেন, তাবিজাতে রুহুল্লাহ, ফকিরি চিকিৎসা, এভাবে বহু তাবিজের বই আছে। নিয়ামুল কোরআন বলে একটা কোরআনের অনুবাদ আছে, তার আগে পিছে তাবিজ লেখা আছে। এক ভাই আমার সঙ্গে তর্ক করে বলছে কোরআনে তাবিজ আছে, এমন তাবিজ তো কোরআনে নেই। বলছে হ্যাঁ আমি আপনাকে দেখাবো কোরআনের তাবিজ। তারপর ওই এক কোরআনের তফসির নিয়ে এসে দেখালো যার ভূমিকাতে তাবিজ লেখা আছে, কোরআনের তাবিজ বানানো আছে। এক বইয়ে বলছে তাবিজ বানানো চেহেল কাফি দরুদের তাবিজ আর কি কি তাবিজ, তার মধ্যে একটা তাবিজ হলো শক্তির তাবিজ, ইয়া আলী মাদদ কুন, এটা লিখতে হবে, লিখে তাবিজ বানিয়ে ব্যবহার করতে হবে। ইয়া আলী মাদদ কুন মানে কি, এটা ফার্সি শব্দ, হে আলী তুমি আমাকে সাহায্য কর। দেখছেন, সাহায্য কার কাছে চাওয়া যায়, একমাত্র আল্লাহ। ইজাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, সুবহানাল্লাহ। মুমিন মুসলিম, তুমি নামাজে প্রত্যেক রাকাতে বলছো ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহকে মিথ্যা বলছো, আল্লাহকে মিথ্যা বলছো। এইভাবে তুমি আলীর কাছে মদত চাইছো, অথচ মদত চাইতে হবে কার কাছে, একমাত্র আল্লাহর কাছে। আপনি হয়তো বলবেন তাহলে আপনি কি কারো কাছে সাহায্য চান না, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ না? না, সাহায্য চাওয়া জায়েজ না যায়, আমি সব রকমের সাহায্য চাওয়া যে না যায় আমি তা বলছি না, আমি বলছি সেই সাহায্য চাওয়া সৃষ্টির কাছে না যায়, যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই ফাঁকে একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলে রাখি, মনে রাখবেন, গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়েজ তিনটে শর্তে। নম্বর এক, যার কাছে সাহায্য চাইছেন তাকে জীবিত থাকতে হবে। নম্বর দুই, তাকে সামনে উপস্থিত থাকতে হবে। নম্বর তিন, যে সাহায্য চাইছেন সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। তিনটের মধ্যে যদি একটা শর্ত না থাকে তাহলে সেই সাহায্য তার কাছে চাওয়া শিরিক। বাঁচাও বাঁচাও বাঁচাও, কাকে বলছেন? আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি বলছেন বাঁচাও, কাকে বলছেন? যাকে বলছেন সে কি জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। আপনার সামনে আছে, সে কি আপনার শব্দ শুনতে পাচ্ছে? হ্যাঁ আছে। ঠিক আছে, আপনি যে জিনিস থেকে বাঁচাতে বলছেন সে কি পারবে বাঁচাতে, তার ক্ষমতা আছে? হ্যাঁ পারবে, তা যায়। এক মহিলাকে এক পুরুষ ধর্ষণ করতে আসছে, সে বলছে বাঁচাও বাঁচাও, এক ডাকাত আপনার কাছে মাল লোটার চেষ্টা করছে, আপনি বলছেন বাঁচাও বাঁচাও, আশেপাশে লোককে বলছেন, জায়েজ না জায়েজ? জায়েজ, ঠিক আছে। কিন্তু আপনি কোন জঙ্গলে, কোন মরুভূমিতে, কিংবা ঝড় বৃষ্টির সময়, কিংবা তুফানের সময়, বন্যার সময়, এমন এক জায়গাতে যেখানে আপনি একাই আছেন, সেখানে আপনি বলছেন বাঁচাও বাঁচাও, কাকে বলছেন? আপনার নিয়তে হচ্ছে বাবা কাদের জিলানি বাঁচাও, কিংবা বাবা শাহজালাল বাঁচাও, কিংবা বাবা অমুক বাঁচাও। আপনার নিয়তে আপনার সামনে কেউ নেই, আপনাকে জিজ্ঞেস করা হবে, যার কাছে আপনি বাঁচাও বলছেন, যাকে বাঁচাতে বলছেন, সাহায্য চাইছেন, হেল্প হেল্প করছেন, সে কি বেঁচে আছে? বল না, তাহলে কি হয়ে গেল? শিরিক। আরেকবার আপনি এরকম বাঁচাও বাবা বাঁচাও বলছেন, বাঁচাও, কি ব্যাপার, কাকে ডাকছেন? না, আমার গুরুকে ডাকছি। বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তো আপনি তাকে দেখতে পাচ্ছেন সামনে আছে? না, সে তো বাংলাদেশে আছে। এটা কি শিরিক? যদিও বেঁচে আছে কিন্তু সে সামনে নেই। এখন আপনি বিশ্বাস করে বলবেন, না হুজুর, কলবে কলবে টেলিভিশন লাগানো আছে, তিনি আমার খবর শুনতে পাচ্ছেন, আমার ডাক শুনতে পাচ্ছেন। এটা কি সম্ভব? যদি আপনি এরকম বিশ্বাস করেন তো এই বিশ্বাসটাও শিরিক। এই বিশ্বাসে যদি আপনি করেন তাহলে এটাও শিরিক হয়ে গেল। আপনার সাহায্য চাওয়া তো শিরিক বটে, আবার উল্টে আপনি বিশ্বাস করছেন যে তার সাথে আপনার কলবে টিভি লাগানো আছে, ফোন লাগানো আছে, তাই না? না। এবারে আপনার সামনে জীবিত আছে, উপস্থিত আছে, কিন্তু যে সাহায্য আপনি চাচ্ছেন সে সাহায্য করার ক্ষমতা তার নেই। বাবা অনেকদিন হয়ে গেল, একটা সন্তান দেন, একটা সন্তান দেন। তো এখন এমন মানুষের কাছে আপনি চাচ্ছেন, আপনার তো স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীতেই চাচ্ছেন, সন্তানটা যার কাছে চাচ্ছেন সে কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? আপনি ডাক্তারের কাছে যান, চিকিৎসা করেন, তাই না? কিন্তু আপনার ধারণা যে বাবা চাইলে আমার সন্তান হবে, সন্তান দেওয়ার ক্ষমতা তার আছে? তাহলে এই শ্রেণী চাওয়া তার কাছে কি হবে? শিরিক হবে। বুঝতে পারলেন? যে গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া জায়েজ তিন শর্তে, জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, আর যে সাহায্য চাইছেন সেই সাহায্য করার ক্ষমতা থাকতে হবে। আপনার মনে প্রশ্ন জাগবে, হুজুর যদি আমি টেলিফোনের মাধ্যমে কারো কাছে সাহায্য চাই, সে তো উপস্থিত থাকে না। এমনও সাহায্য আছে দূর থেকে করা যায়, তাই না? আমি সৌদি আরবে আছি, আমার বাড়ির লোক যদি টেলিফোন করে বলে কিছু টাকা পাঠাও, তাহলে তো একটা শর্ত থাকছে না, উপস্থিত তো নেই, তাই না? এটা কি শিরিক? না না না, এটা বুঝতেই পারছেন স্পষ্ট। টেলিফোনে সরাসরি যখন সংযোগ রয়েছে তখন সামনে উপস্থিত থাকার মতোই, অতএব তার কাছে এইভাবে টাকা পয়সা চাওয়া শিরিক না, আর টাকা পয়সা দেওয়ার আমার ক্ষমতা আছে, অতএব শিরিক না। বুঝতে পারলেন? স্পষ্ট হয়ে গেল? সুতরাং বুঝতেই পারছেন যে গায়রুল্লাহর কাছে কোন রকমের সাহায্য ভিক্ষা করা কোনোভাবে যেটা শিরক হবে, ইয়া আলী মাদদ কুন বলে তাবিজ লিখে আপনি আপনার বাজুতে বেঁধে রাখলেন আর আলী আপনাকে সাহায্য করবে, যদি এই বিশ্বাস করেন তো মুশরিক হতে অবশিষ্ট কিছু থাকবে? আল্লাহুল মুস্তাআন। এই রকম বই দেখে দেখে তাবিজ লিখছে, অনেক ডাক্তার আছে বই দেখে চিকিৎসা করে, তাই না? হোমিওপ্যাথিক ডাক্তার দেখেছেন, আপনি রোগ বললেন তখন পাতা উল্টে উল্টে উল্টে উল্টে সেই রোগ দেখে ওষুধটা দেখলো, তারপর দিল আপনাকে। তো ফকিরি চিকিৎসার চিকিৎসক অনেক আছে যারা বই দেখে চিকিৎসা করে, তাবিজ লিখে, তারা বোঝে না এতে কি লেখা আছে। ইয়া আলীর মাদদ কোন দেখে দেখে লিখে দিল, আরবি লিখতে বা উর্দু লিখতে জানে, লিখে দিল নকশে সুলাইমানি, তাবিজের বই, তাই না? এগুলো হচ্ছে শিরিক। কোরআনি তাবিজ লিখাও না জায়েজ, তাই না? কেন না জায়েজ? যেহেতু এই কোরআনের আয়াতে আপনি তাবিজ লিখেছেন ঠিকই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমান আল্লাহ তামিমাতান ফাকাত আশরা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে মুশরিক, সে শিরিক করবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে কোরআনি তাবিজ না অকোরআনি তাবিজ, আমভাবে একটা হুকুম বলেছেন। সুতরাং কোরআনি তাবিজ যেহেতু আল্লাহ নবী নিজে লেখেননি, কাউকে লিখতে দেননি, ব্যবহার করেননি, অতএব ওই আম হুকুমে এটা প্রবিষ্ট। নম্বর দুই, কোরআনি আয়াত দ্বারা লিখিত তাবিজ মানুষ গলায় বাঁধবে, হাতে বাঁধবে, কোমরে বাঁধবে। আর একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে সন্তান প্রসব হওয়ার জন্য একটা তাবিজ আছে, আপনি সন্তান প্রসবের তাবিজ যদি বই থেকে লিখেন তো ওয়া আলকাতমা ফিহা ওয়া তাখাল্লাত, এই আয়াত লিখতে হবে যে সিঙ্গারা যখন ফুৎকার করা হবে তখন পৃথিবী তার সমস্ত খনিজ দ্রব্য কি করবে? বের করে দেবে। বের করে দেওয়ার একটা অর্থ রয়েছে না? অতএব ওই আয়াতটা যদি আপনি গর্ভবতী জাঙ্গে বেঁধে দেখছেন, তাবিজ কোরআনই তাবিজ কোথায় বাঁধবে দেখছেন? ওই নাপাক অবস্থাতে ওইখানে বাঁধবে। তো ওইখানে বাঁধলে গর্ভবতী মহিলাও আলকাতমা ফিহা ওয়া তাখাল্লাত, তাড়াতাড়ি খুলে ফেলবেন, না হয় নাড়ি ভুড়িও বেড়ে যাবে। সুবহানাল্লাহ, ওই জায়গাতে বাঁধবে কোরআনের আয়াত। কোরআনের আয়াত বেঁধে আপনি মিলন করবেন, কোরআনের আয়াত বাঁধা থাকা অবস্থায় আপনি বাথরুমে যাবেন, কোরআনের আয়াত বেঁধে থাকা অবস্থায় মেয়েদের মাসিক হবে, এই সমস্ত নাপাক সময়ে কোরআনের আয়াত আপনার সাথে থাকবে, এটা কেমন দেখায়, কেমন মানায়? কোরআনের প্রতি এটা কি আদব, এটা কি সম্মান, না কোরআনের অপমাননা হবে? কোরআনের অপমাননা হবে। নাপাক জায়গায় নিয়ে যাওয়া আল্লাহর জিকির, আল্লাহর কোরআন জায়েজ না। এই জন্যে কোরআনই তাবিজ ব্যবহার করা জায়েজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন, তাই না? ঝাড়ফুঁক শিরিক না। ঝাড়ফুঁক তাকে করা হয়েছে, তিনি করেছেন, করিয়েছেন, ঝাড়ফুঁকের অনুমতি রয়েছে। কোরআনই তাবিজ ব্যবহার করার যদি অনুমতি থাকতো, নিশ্চয়ই তার কোনো না কোনো বর্ণনা বা তার কোনো না কোনো অনুমতি বর্ণিত হতো। বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা, যে কোনো তাবিজ জায়েজ না। তাবিজ ব্যবহার করা শিরিক কেন? কেন শিরিক? ঈসা ইবনে হামজা বলছেন, দাখালতু আলা আলী ইবনে আব্দুল্লাহ ইবনে হাকিম ওয়া বিহি হুমরা, আলী ইবনে আব্দুল্লাহ ইবনে হাকিমের কাছে আমি প্রবেশ করলাম, দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে, দানা বের হয়েছে। তো আমি বললাম, আলা তো আল্লিকু তামিমা, এর জন্য কি তাবিজ বাঁধবেন না? এই জন্য তাবিজ নিলে ভালো হয়ে যাবে। যেমন আমাদের বললাম না, ওই যে বাচ্চাদের বের হয় তখন কি দেয়? তাবিজ দেয়। হাম বলে একটা জিনিস আছে না, হাম, বাচ্চাদের হাম হয় তখন কি করে? তাবিজ দেয়। তো আপনি তাবিজ ব্যবহার করবেন না? ফাকালা নাউযু বিল্লাহি মিন যালিক, তাবিজের কথা শুনে কি বললেন? নাউযু বিল্লাহি মিন যালিক, তার মানে কি এটা হালাল না হারাম? হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবি, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কিছু লটকাবে দেহের মধ্যে, কিছু বাঁধবে, তাকে তারই দিকে সোপর্দ করে দেওয়া হবে। তেমন রোগ ভালো হবে না? হবে না। কারণ যদি হতো তাহলে বলতেন যে আল্লাহ তাআলা তার শিফা দেবেন, তাই না? রোগ মুক্তিদাতাকে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শিফা, আল্লাহই আমাকে রোগ মুক্ত করেন। প্রিয় দর্শক মন্ডলী, এক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব। আপনারা সাথে থাকুন, কাছে থাকুন ইনশাআল্লাহ। TaqwaAudio.com. Please visit our website for authentic Islamic lectures in Bangla. প্রিয় দর্শক মন্ডলী, আমরা যে কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে, যে কোরআনি তাবিজ ব্যবহার করা জায়েজ নয়। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন, তাই না? ঝাড়ফুঁক শিরিক না। ঝাড়ফুঁক তাকে করা হয়েছে, তিনি করেছেন, করিয়েছেন, ঝাড়ফুঁকের অনুমতি রয়েছে। কোরআনি তাবিজ ব্যবহার করার যদি অনুমতি থাকতো, নিশ্চয়ই তার কোনো না কোনো বর্ণনা বা তার কোনো না কোনো অনুমতি বর্ণিত হতো। বোঝা গেল যে তাবিজ ব্যবহার করা, যে কোনো তাবিজ জায়েজ না। তাবিজ ব্যবহার করা শিরিক কেন? কেন শিরিক? ঈসা ইবনে হামজা বলছেন, দাখালতু আলা আলী ইবনে আব্দুল্লাহ ইবনে হাকিম ওয়া বিহি হুমরা, আলী ইবনে আব্দুল্লাহ ইবনে হাকিমের কাছে আমি প্রবেশ করলাম, দেখলাম তার দেহে ওই যে লাল লাল কি যেন গুটি বের হয়েছে, দানা বের হয়েছে। তো আমি বললাম, আলা তো আল্লিকু তামিমা, এর জন্য কি তাবিজ বাঁধবেন না? এই জন্য তাবিজ নিলে ভালো হয়ে যাবে। যেমন আমাদের বললাম না, ওই যে বাচ্চাদের বের হয় তখন কি দেয়? তাবিজ দেয়। হাম বলে একটা জিনিস আছে না, হাম, বাচ্চাদের হাম হয় তখন কি করে? তাবিজ দেয়। তো আপনি তাবিজ ব্যবহার করবেন না? ফাকালা নাউযু বিল্লাহি মিন যালিক, তাবিজের কথা শুনে কি বললেন? নাউযু বিল্লাহি মিন যালিক, তার মানে কি এটা হালাল না হারাম? হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবি, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কিছু লটকাবে দেহের মধ্যে কিছু বাঁধবে তাকে তারই দিকে সোপর্দ করে দেওয়া হবে, তার মানে রোগ ভালো হবে না? হবে না, কারণ যদি হতো তাহলে বলতেন যে আল্লাহ তাআলা তার শিফা দেবেন, তাই না? রোগ মুক্তিদাতাকে ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগগ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে আসে শিফা, আল্লাহই আমাকে রোগ মুক্ত করেন। সুতরাং এই তাবিজের উপরে ভরসা, যে তাবিজ আমার রোগ মুক্তি দেবে, এটা কি হবে? শিরিক হবে, নাউযু বিল্লাহ মিন যালিক। তাবিজ বানবো হতেই পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু দাউদ তিরমিজির হাদিস, উকবা ইবনে আমির আল জুহানি তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটা দল এলো, একটা জামাত এলো, তার মধ্যে দশজন লোক ছিল। তো ফাবায়া তিসআহ, বায়াতের জন্য লোকগুলো এসেছিল, আর এই বায়াত হচ্ছে রাষ্ট্র নেতার হাতে বায়াত। বায়াত মানে কার হাতে বায়াত? রাষ্ট্র নেতার হাতে বায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র নেতা। দশজনের মধ্যে নজনের হাতে বায়াত করলেন, ওয়া আমসাকা আন ওয়াহিদ, আর এক লোকের সাথে হাতে বায়াত করতে তিনি বিরত হলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআ ওয়া তারাকতা হাযা, আপনি নজনের বায়াত করলেন, একই দল এসেছিল, একে ছেড়ে দিলেন, এর বায়াত করলেন না কেন? ক্বালা ইন্না আলাইহি তামিমা, ওর হাতে তাবিজ বাঁধা আছে, ওর হাতে তাবিজ বাঁধা আছে। ফাআদখালা ইয়াদাহু ফাকাতা আহা, হাত ঢুকিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। ওয়াকালা মান আল্লাকা তামিমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে ফেলে বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকায় সে মুশরিক, সে শিরিক করে, আর শিরিক থাকা অবস্থায় আমি কারো বায়াত করি না। মুসনাদে আহমদ এবং হাকিমের হাদিস। বোঝা গেল যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করবে, সে মুশরিক হয়ে যাবে। সুতরাং তাবিজ ব্যবহার করা হলো শিরিক। বাকি থাকলো সুতো বাঁধা, তাতে মাদুলি থাকে না, কেবল কার থাকে, কার বলে না, যে মোটা সুতোকে কার বলা হয়। মোটা সুতো বাঁধলে পরে কি? জাইনাব বলছেন, জাইনাব হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি বলছেন কানাত আজুজুন তাদখুলু আলাইনা তারকি মিনাল হুমরা, ওই যে লাল রঙে দানা বেরিয়ে কি একটা রোগ ছিল সে যুগে, তো বাত বিসর্প রোগ সম্ভবত ওই শরীর বটে। উনি বলছেন যে এক বুড়ি ছিল, সে বুড়ি ওই রোগে ঝাড়ফুঁক করত। তো সে আমার কাছে এসেছিল, আর আমাদের একটা উঁচু খাট ছিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইজা দাখালা তানাহনাহা ওয়া সাওয়াত, ঘর ঢুকলে তিনি গলা সারা দিতেন। দেখছেন নিয়ম হচ্ছে ঘর ঢুকলে আপনি গলা সারা দেন। এখানে স্ত্রী বর্ণনা করছেন হাদিস, কিন্তু এই কথাটাও বলছেন যে আমার স্বামী ঘর ঢুকলে গলা সারা দিতেন। আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, বোন আছে, যেই থাক, এটা এক প্রকার অনুমতি নেওয়া, তাই না? আপনি তো চান না যে এমন অবস্থায় দেখবেন তাদেরকে, যে অবস্থায় দেখা ঠিক না, তো গলা সারা দিতেন। ফালাম্মা সামিআত সাওতাহু ইহতাজাবাত মিনহু, যেমনি ওই মহিলা বুড়ি আব্দুল্লাহ বিন মাসুদের গলা সারা শুনলো, লুকিয়ে গেল, পর্দা করে নিল। ফাজা ফাজালাসা ইলা জানিবি, স্বামী এলেন এবং আমার পাশে বসলেন। ফামাসানি, আমার গায়ে হাত দিলেন, স্বামী স্ত্রী আমার গায়ে হাত দিলেন। ফাওয়াজাদা মাসা খায়েতিন, তিনি দেখলেন যে আমার ঘাড়ে একটা সুতো বাঁধা আছে। ফাকালা মা হাজা, কি ব্যাপারে, সুতোটা কিসের, কি কিসের সুতো এটা? ফাকুলতু রুকিয়ালি ফিহি মিনাল হুমরা, এই সুতোটা পরে এই হোমরা রোগের জন্য এই সুতো পরে দেওয়া হয়েছে আমাকে। বুঝতে পারছেন, ঠিক ওই যে কার পড়া যাকে বলে, এই সুতোটা পরে আমাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। ফা জাযাবাহু ওয়া কাতাআহু ফারামা বিহি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতোটা টেনে ছিঁড়ে ফেললেন। ওয়া ক্বালা লাকাদ আসবাহা আলু আব্দুল্লাহি আগনিয়া আনি শিরক, আব্দুল্লাহর বংশধর, আব্দুল্লাহর পরিবার শিরিক থেকে সম্পর্কহীন হয়েছে, আবার শিরিক কেন? তার মানে এই সুতো বাঁধা কি হলো তাহলে? শিরিক। আব্দুল্লাহর পরিবার শিরিক থেকে মুক্ত। আগে আমরা শিরকে ছিলাম, জাহিলিয়াতে ছিলাম, এখন তো আমরা তৌহিদবাদী হয়েছি, আল্লাহর নবীর হাতে আমরা বায়াত করে তৌহিদবাদী হয়েছি, তখন আমাদের মাঝে আবার শিরিক থাকবে কেন? তৌহিদবাদীদের উচিত নয় এই শ্রেণীর কিছু ব্যবহার করা। ঘরে ঘরে ঘরে ঘরে দেখবেন মহিলার হাতে, পুরুষের হাতে, ছেলেদের গলায় তাবিজ বাঁধা। তৌহিদবাদী যে হবে তারা এতে বিশ্বাস করবে কেন? তারা এতে বিশ্বাস করবে কেন? যদিও টিভিতে এলান আসছে, প্রচার আসছে, এই তাবিজ ব্যবহার করুন এই হবে, টিভিতে আজীব, কারণ ব্যবসায়ের বেশাতেই ব্যবসা, বড় বড় ব্যবসা চলছে, এই লকেট ব্যবহার করুন, এই লকেট ব্যবহার করলে এই হবে, মামলা মোকদ্দমায় জিতবেন, কেউ চাকরি না পেলে হন্য হয়ে ঘুরছেন, চাকরি পাচ্ছেন না, আপনি চাকরি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এক এক রকমের টোপ দিয়ে এইসব জিনিস বিক্রি করা হচ্ছে, ব্যবসা চলছে। কাবা শরীফের দরজা, তার প্রচার চলছে, ব্যবসা চলছে। তারপর আরো কোন কারো কিসের ছবি, কিসের ছবি, কারো পাদুকা, কারো কি, কারো পাগড়ি, কারো কত রকমের ব্যবসা চলছে। তৌহিদবাদী যে হবে সে এতে বিশ্বাস করবে না। আর তৌহিদবাদী হওয়া ছাড়া মুসলমান হয়ে কোনো দাম আছে? তৌহিদবাদী না হলে মুসলমান হয়ে কোনো দাম নেই। যার মধ্যে শিরিক আছে, যে ইসলামের মধ্যে শিরকের গন্ধ আছে, সেটা আবার ইসলাম কিসের? ইসলাম মানেই হলো আল ইসলামু হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত্বহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্বাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হলো আল্লাহর কাছে তৌহিদের সাথে আত্মসমর্পণ করা এবং সমস্ত কিছু মেনে নিয়ে তার আনুগত্য করা, আর শিরিক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন তার ঘোষণা করা। যে মুসলমান হবে সে শিরকের সাথে সম্পর্কে থাকতে পারে না, জড়িত থাকতে পারে না, তাকে শিরিক মুক্ত হতে হবে। শিরিক মুক্ত হলে বাঁচার উপায় আছে, আর শিরিক মুক্ত না হলে বাঁচার কোনো উপায় নেই। মোট কথা বুঝতেই পারলেন যে সুতো বাঁধা হলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নার রুকা ওয়াত্তামাইমা ওয়াত্তিবালাতা শিরক। নিশ্চয় ঝাড়ফুঁক এবং তাবিজ বাঁধা এবং স্বামী স্ত্রীর মাঝে প্রেম সম্পর্ক গভীর করার জন্য এক প্রকার অভিচার ক্রিয়া আছে, সেটা হচ্ছে শিরিক। হুজুর, আপনি বললেন যে ঝাড়ফুঁক যায়, এখন ঝাড়ফুঁক শিরিক কেন হলো? শিরকি মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক শিরিক, তাই না? এই জন্য শিরকি মন্ত্র যদি কেউ পড়ে তা ঝাড়ফুঁক শিরিক হবে। আপনার রোগীকে সাপে কামড়েছে, সেই রোগীকে আপনি যদি মুশরিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান তো শিরিক হবে। একজন মুসলিমের কাছে নিয়ে যান, গ্রামের ইমামের কাছে নিয়ে যান, একজন পরহেজগার মানুষের কাছে নিয়ে যান, গিয়ে ঝাড়ফুঁক করান, তাই না? কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করবে, সহি হাদিস দিয়ে ঝাড়ফুঁক করবে। কিন্তু আপনি তা না করে যদি মুশরিকদের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান তো আপনি তৌহিদবাদী হলেন কি করে? তৌহিদবাদী হতে হলে শিরক থেকে সম্পর্কহীন হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। প্রিয় দর্শক মন্ডলী, সময় শেষ হয়েছে, আশা করি আগামী প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ফর ভিজিটিং টেকওয়া অডিও.কম।